بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد باب في أحكام المسح على الخفين في كتاب الملخص الفقهي ابن مجي باب في أحكام المسح على الخفين دي باب ينجي برخلاصة أين نرى المنتو بيان قريب الله أيدي حضر الله مسح على الخفين خلي موضر المساقرون هند الله دا سيفور المساقرون হিন্দিলা জবিরা ওগেরা আছে যে মানুষের কলবা দুপাইলে আড্ডি মাঝে গাছ মাঝে খর মাঝে ফাটি দিয়ে ইনের ওরে মুসাগরণ ইয়ানোর হুকুম আকাম বয়াঙ্গরিবাল্লা বলি অনার মন্ত্র হাজর এলাম। তো ইনের ওরে মুসাগরণ আর শরীর মাঝে এজাজ আছে, রুখসা আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাঝে গজ্জি দে আর গরিবাল্লা এজাজ দিদি হিন্দিল্লা সত্তর বত্তনার বেশ সাহাবাই ইয়ানোর দাসে আহাজি সকল নকল গজ্জি। তো এই মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু হদ্দে আয় হদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌজা কুলিবাল্লা সাহের আল্লাহ নবী ওজমানা দেড়ে তেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে দা হুমা ফাইন্নি আদখালতু হুমা তাহিরাতাইনি ওয়া মাসাহা আলা খুফাইহি ওয়া সাল্লা। তেরে রসুল হদ্দে নকুলিস ইন্দা সে আয় ওজবানে বাদে ফিন্দি দে ফাঁকি হাসিল করি বাদে ফিন্দি দে হেড় ওরে আল্লাহ নবী মুসাগুজি আর বাদে নুয়া সুজি দে ইন্দা সাবেত আছে ইন্দা সে মুখতসর সাহি বুখারি মাঝে আদিসিবা আছে। তেলে বাইন আহাদিস মতুয়াতেরা বিত্তওয়াতুর সাবেত মৌদারের মুসাগরণ কেলা বহুত ফেরা সকলে বহুত মানুষে মৌদারের মুসাগরণ ইয়ান ইনকার করবো হেতাল্লা তাকিদ গুলি আরে বয়াঙ্গার আজাদ দিয়া। ইয়ার বাদে মৌদারের মুসাগরিবল্লা বলিয়ারে সদন শরত আছে, মৌদারের মুসাগরিবল্লা বলিয়ারে শরত আছে। এক নম্বরের শরত হয়েছে কি মৌজা ইবারে ফাঁকির হালত মাঝে ফিন্দে দেওয়া হরি উঠেন দিল্লা হাদিস মুগীরা আবিন শুআবা মাঝে জানিলাম আল্লাহ নবী ইন আয় আছে পাখির হালত মা ফিন্দিয়া হইবা পাখির হালত মাঝে ফিন্দা হইব। দুই নম্বরের শরত হইদি কি মৌজাজিম ফিন্দ মৌজাহি নেদা আছে ঠেঙ অসুরগিরা পর্যন্ত জাফাই দে এন্দেলা ওয়া হরিব, ঠেঙ অসুরগিরা পর্যন্ত জাফাই রেখে দে এন্দেলা ওয়া হরিব। তিন নম্বরের শরত হইদি কি নাফাক নওয়া হরিব মৌজাহিন নাফাক নওয়া হরিব। তৈ চার নম্বরের দাসে শরত হয়েছে কি মৌজাহিন দাসে হালাল ওয়াহরুহীন খনিক তুসুর করে ডাহাটি করে লই দে হেন্দিল্লা মকসুব শীষ নওয়া হরিব আর খনিক তুন ডাহাটি করে চুরি করে খারি লই দে হেন্দিল্লা শীত দাসে নওয়া হরিব। তাহলে এই হেন্দিল্লা মৌজারের মুসাকরণ যায়েজ। তো মূসা মৌজারের মূসা কতদিন করা দেব মৌজারের মূসা করা দেব যে মুকিমত দৈলে দেশের মাথায় গীতা মানুষের দৈলে একদিন এরাই মুসাফেরত দৈলে মৌজারে মূসা করিব যে তিন দিন থিরাই তিন দিন থিরাই। আর নবী আলাইহিসসালামে আর আর শিখাই যে মৌজারে মূসা করা মৌজারের মূসা করাই বা মুকিমাল্লা বলি একদিন এরাই মুসাফেরল্লা বলি আরে তিন দিন থিরাই। তো খেঙ্গুরি মূসা করিব হ্যাঁ বলে ঠেঙর অঁল আছে দে হিয়ান্তু আদিয়ারে অর্মিকা উড়িব ঠেঙর অঁল আছে দেবো হিয়ান্তু আদিয়ারে আতর দাসে অঁলর মাথা দিয়ে অর্মিকা তুলিব একবার মূসা করিব দে একবার মূসা করিব কেনা করি ফানির মাঝে অঁলা বিজয়ারে। তো এই দেনটেঙরে দেনাতে করণ বানটে বানটেঙরে বাঁতে করণ ইয়ান যে আফদল যদি একাতে দিনে ঘরত ধরি কোনো অসুবিধা নাই আল্লাহ আলাম। ইয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফোর রুয়ারিও মূসা করি দিয়ে এনলা সাবেত আছে ফোর রুয়ারে মূসা করিবল্লা বুঝারে শরতই দিয়ে কিয় হলে ফোরিহি বা মাথা যে দূর মূসা করে দূর মোড়ার মাঝে ফোরি আন থাকা ফুরিব দুই নম্বর মাঝে ফোরি বা বেড়াইয়া ওয়া হরিব ফোরি বা বেড়াইয়া ওয়া হরিব। তো এন তলে হিন্দিল্লা ফোরি মাঝে মুসাকরণ জায়েজ হিন্দিল্লা হাজির মাঝে সাবেত আসি। ইয়ার বাদে খনুক মানুষ যদি জবিরা বান্ধি দুপাই ঠেঙর মাঝে ইয়াতর মাঝে যেটা উদবানা ঘরের জায়গা আছে এনে মাঝে দিয়া তো এনলে গোসল করা হওয়ার জায়গার মাঝেও যদি দুপাই ধরলে গোসলের হালতের মাঝেও উজুর হালতের মাঝেও জবির আড়ে মশা করা যা জবির আড়ে মশা করা যা লাকিন মৌজারের যে মূসা আছে বা হাদিসা আসগরের মাঝে করা যাচ্ছে হাদিসা আকবরের মাঝে মৌজাহিবারে মূসা করা না যা হাদিসা আকবরের মাঝে মৌজাহিবা কুলিয়ারে গোসল করি ফেলা করি মৌজাহিবা কুলিয়ারে দুই ফেলা করিব চলি ভাই এন এ দূরলে মৌজারের যা মূসাকরণ আছে ইয়েন্দা আছে আই অনারে বাইটা করে জানে ভাজি বলে আশা করিস খেলা কিতাবের মাঝে লম্বা আছে আই লম্বা হে দূর অনারে বয়ান্ন করি খেলা ইবার সিঁড়ে সিটি দেব তুই খোলা ছবি দিয়ে মৌজারের মূসাকরণ যায়েস মুকিম আল্লাহ উলিয়ারে একদিনের রাত মুসাফের আল্লাহ উলিয়ারে তিন দিন থিরাত ইবাদ আছে ওজুবানে বাদে ফিঁদা ফুরিব মৌজা ওজুবানে বাদে ফিন্দি দিলে এড়ে মাদত্তু ইবা মৌদার নকলা হইল। যদি মাদত্তু কুলি ফেলাই কুলি ফেলাই দিলে এইবা মৌদারের মশাগরণ মুদ্দতি বা কি গই এন্তন বাঁ গিয়ে গই মাথা আজ্ঞা আয় অজুবানে দূরত্ব মাঝে এ অজুবানের বাদে মৌজা ইবা ফিন্দি তাহলে ফিন্দি দইলে আয় মুখি মুখ দিলে একদিন এগারি বারে মশাগরি হয়ে যায়। যদি মাদত্তু কুলি ফেলাই দিলে তম্মাদি বারে মশাগরণ দিবা গিয়ে আছে জওয়াজ আছে ইবা আর জায়েজ নেব আর বাসুর করা হইব হিন্দিরা মুকিম হলিও মুসাফর হলিও আল্লাহ আলম। আম্মা যিবা জবিরা আছে জবিরা ইবা মাঝে তুমি গোসল হালতের মাঝে করি ফারিবা ইয়ার বাদে অজুর হালতের মাঝে করি ফারিবা ইবাল্লা তিন দিন তিন রাজন একদিন এক রাজন ইবা মফতু যেতদিন পর্যন্ত তোমার তো ব্যারামে আন থাকে তুমি ফাটি বেঁধে ফাটি আন থাকে যেতদিন পর্যন্ত ডাক্তারে তোমার কুচন হো সেদিন পর্যন্ত তুমি দুইবার টাইম মাঝে বা তোমার নোকসান করে দিলে তুমি এটা অত্তু মশা করি ফারিবা এটা অত্তু মশা করি ফারিবা গোসল মাঝিও অজুর মাঝিও। আম্মা মৌজাদ ফরিম মাঝে মশা করি বললা উলিয়ারে ইবা হামাহা যা শর্ত লাগাই মুকিমাল্লা একদিনের রাত মুসাফরাল্লাহ তিন দিন রাত। আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।